إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করেছিলাম। এ জুমাতেও আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ইরশাদ হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আয়াত সূরা আহজাবে উল্লেখ করা হয়েছে। আর সূরা আহজাব সম্পর্কে আপনারা জানেন, আহজাব শব্দের অর্থ হচ্ছে হেজবুন থেকে বহুবচন। হেজবুন শব্দের অর্থ হচ্ছে দল, গোত্র, বাহিনী। আহজাব মানে হচ্ছে সম্মিলিত বাহিনী। এক কথায় বর্তমান যুগের ন্যাটো, জাতিসংঘ, মিত্রবাহিনী, এই সকল জিনিসকে বুঝাবার জন্য সে সময়ে যে শব্দ ব্যবহার করা হয়েছে তা হচ্ছে আল আহজাব। পবিত্র কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরার 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা, মদিনার ছোট্ট একটা রাষ্ট্র যখন পুরা দুনিয়ার বুকে আদর্শরূপে গঠিত হল, পৃথিবীর মানুষ যখন মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত ছিল, সেই সময় জাহিলি যুগের সমস্ত বর্বরতাকে কবর দিয়ে শান্ত এবং সুন্দর একটা রাষ্ট্র গঠন হল, কাফের শক্তি তা কখনো বরদাস্ত করতে পারল না। এজন্য তারা সম্মিলিতভাবে এই মদিনার ছোট্ট রাষ্ট্রকে ধ্বংস করার জন্য চক্রান্তে লিপ্ত হল। যেরকম ভাবে আপনারা লক্ষ্য করেছেন, মালিতে যখন ছোট্ট একটা মুসলিম দেশ ইসলামী শরিয়া ঘোষণা করল, সেই দেশটাকে ধ্বংস করার জন্য ইসলামের চির শত্রু ফ্রান্স, পূর্বেকার ফারেস নামে যারা খ্যাত ছিল, সেই শক্তি মুসলিমদের সেই দেশটাকে তছনছ করে দিয়েছে। আপনারা জানেন, যখন শাম দেশের সিরিয়ার মুসলিম জাতি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সোচ্চার হয়েছে, সেই মুসলিমদেরকে ধ্বংস করার জন্য চরম নির্যাতন নিপীড়ন চালিয়ে বর্তমান যুগের ফেরাউন বাশার আল আসাদ নামে এক ব্যক্তি আবির্ভূত হয়েছে। ভাইয়েরা আমার, এটা দেখে ভয় পেলে চলবে না। এজন্য আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আপনারা চতুর্দিকে লক্ষ্য করছেন, মুসলিম জাতির উপরে চরম নির্যাতন হচ্ছে, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য সব রকম পায়তারা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে আহজাবে সে কথা উল্লেখ করেছেন, মুমিনদের অবস্থা কি হয়েছিল তখন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা, মুমিনরা যখন সেই সম্মিলিত বাহিনী দেখল, মুমিনরা যখন কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু সব গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ হয়ে মদিনায় হামলা করার চক্রান্ত প্রত্যক্ষ করল, আল্লাহ তাআলা বলছেন, ক্বালু হাযা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু, মুমিনরা তখন ভয় পায় নাই, বরং তারা আনন্দে মেতে উঠল আর বলল, হাযা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু, এটাই তো সেই জিনিস যা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, জুলুম আসবে, নির্যাতন আসবে, কাফের শক্তি আক্রমণ করবে, তাই তো হচ্ছে আমাদের জন্য সুযোগ। ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, কাফেরদের এই শক্তি দেখে, কাফেরদের চক্রান্তের কথা শুনে মুমিনরা ভীত হয় নাই, বরং তাদের ঈমান এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মানসিকতা বৃদ্ধি পেয়েছিল, ঈমান বৃদ্ধি পেয়েছে, তাসলিম বৃদ্ধি পেয়েছে। সূরা আল আহজাবের 21 এবং 22 নম্বর আয়াত, এই আয়াতের আগের আয়াতটাই হচ্ছে সেই আয়াত যে আয়াত দিয়ে আমাদের দেশের লোকেরা মিষ্টি সুরে ওয়াজ করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আয়াতটা কোথায় টের পেয়েছেন? এই আয়াতটা হচ্ছে ওই সূরায় যেই সূরার মধ্যে তৎকালীন সমস্ত কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মদিনায় হামলা করার চক্রান্ত করেছিল, হামলা করেছিল। সেই সময়ে মুসলিমরা কি করেছে, আল্লাহর নবী কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বকালের সর্বযুগের মুসলিম জাতিকে এই কথা বোঝানোর জন্য আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহর নবী যেরকম ভাবে সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছেন, মুসলিম জাতিকেও সেই পদক্ষেপ নিতে হবে। এটাই হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বাতিল যখনই আসবে তখন কি করতে হবে, সে আদর্শ আল্লাহ রাসূল দেখিয়েছেন। আজকে শাম, সিরিয়া, ফিলিস্তিন, এরকম ভাবে জর্দান, লেবানন, এই অঞ্চলটা কি বলা হয় শাম, আপনারা হাদিসে পড়েছেন। আজকের মুসলিম জাতি বিভিন্ন তরিকার নাম জানলেও আজগুবি কিস্সা কাহিনী জানে ঠিকই, কিন্তু মুসলিমদের বিভিন্ন এলাকা সম্পর্কে আল্লাহর নবী হাদিসে কি বলেছেন সেগুলোর কোনো খবর নেই। কেন কাফের শক্তি আজকে সিরিয়াতে হামলা করার জন্য, মুসলিমদের নিশ্চিহ্ন করার জন্য সর্বশক্তি ব্যয় করছে? এর একটা ঐতিহাসিক কারণ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাসাদা আহলুস শাম ফালা খায়রা ফীকুম, জেনে রাখো যখন শামবাসী বিনষ্ট হবে, ধ্বংস হবে, তখন আর তোমাদের মধ্যে কোনো কল্যাণ অবশিষ্ট থাকবে না। হাদিসটা রয়েছে মুসনাদে আহমদের 15596 নম্বর হাদিস, মেসকাতের মধ্যে হাদিসটা আছে 6283 নম্বর হাদিস, তিরমিজিতে আছে 2287 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা আছে 7 নম্বর খণ্ডের 340 পৃষ্ঠায়, সহিহ ইবনে হাব্বানে আছে 7302 নম্বর হাদিস,

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মুজান্নাদাতান জুনদান বিশাম, একটা বাহিনী হবে শাম দেশে, অজুন্দান বিল ইরাক, আর একটা বাহিনী হবে ইরাক দেশে, অজুন্দন বিল ইয়ামিন ইয়ামান, আর একটা হবে ইয়ামান দেশে। ফাকালা ইবনু হাওয়ালা, হাদিসের রাবি বর্ণনাকারী ইবনে হাওয়ালা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকানি যালিকা যামান ফাখতারলি, ওই সময়টা যদি আমি পেয়ে যাই তাহলে আমি কোন দলে যুক্ত হব আপনি আমাকে পরামর্শ দিন। কালা ইন্নী আখতারু লাকা আশাম, আমি তোমাকে শাম দেশের বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। ফাইন্নাহু খিয়ারাতুল মুসলিমিনা ওয়া সফওয়াতুল্লাহি মিন বালাদিহ, কেননা তারা হবে মুসলিমদের মধ্যে সর্বোৎকৃষ্ট মুসলিম এবং আল্লাহর শহরের মধ্যে সবচেয়ে স্বচ্ছ এবং পরিষ্কার শহর। ইয়াজতাবা ইলাইহি সফওয়াতুহু মিন খালকিহি, আল্লাহর মাখলুকের মধ্যে যারা খালেস পিওর মানুষ যারা তাদেরকে সেখানে নেওয়া হবে। মুজামে কবীর লিত্তাবারানি 627 নম্বর হাদিস। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই শাম দেশ সম্পর্কে সাবধান করেছেন। আমাদের মনে রাখতে হবে কাফের মুশরিক যত চক্রান্ত করুক, ফিরাউন চক্রান্ত করেছে, নমরুদ চক্রান্ত করেছে, মক্কার আবু জাহেল আবু লাহাব চক্রান্ত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চক্রান্তকে মাকড়সার জালের মতো ধ্বংস করে দিয়েছে। কোরআনের সূরা ইব্রাহিম এই সূরার 43-47 নম্বরাতে বলা হয়েছে অকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, তারা অনেক চক্রান্ত করে তাদের সর্বচেষ্টা দিয়ে চক্রান্ত করে ইসলামকে ধ্বংস করার জন্য, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, তাদের সমস্ত ষড়যন্ত্র তাদের চক্রান্ত আল্লাহর কাছে জানা আছে। ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল, তাদের চক্রান্ত যদি এত বড় শক্তিশালী হয় যে পাহাড়কে টলিয়ে দিবে, তারপরও জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাহায্য করবেন। ফালা তাহসাবান ইয়াহসাবান তাহসাবান আল্লাহ মুখলিফা ওয়াদিহি ওয়া রুসুলা রুসুলাহু, তুমি জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা খেলাফ করবেন না, তিনি কুফফারদের চক্রান্তকে নিশ্চিহ্ন করে দিয়ে মাকড়সার জালের মতো উড়িয়ে দিবেন। আপনারা জানেন যুগে যুগে আল্লাহ সে ওয়াদা পূরণ করেছেন, আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছিল, চক্রান্ত করা হয়েছিল। সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইযি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াক্তুলুকা আও ইখরিজুকা ওয়ায়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যখন মক্কার কাফেররা আপনাকে নিয়ে চক্রান্ত করছিল, আপনাকে নিয়ে চক্রান্ত করছিল আপনাকে হত্যা করার জন্য অথবা গ্রেফতার করার জন্য অথবা বহিষ্কার করার জন্য, ওয়াম কুরুনা তারা সর্বশক্তি দিয়ে চক্রান্ত লিপ্ত ছিল, ওয়াম কুরুল্লাহ আল্লাহ তাদের চক্রান্তের জবাব দিচ্ছিলেন, আল্লাহ তারা বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সবচেয়ে বড় কৌশলী, ওদের সমস্ত চক্রান্তকে ষড়যন্ত্রকে নিশ্চিহ্ন দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে শুধু এক মুঠ ধুলের ব্যবস্থা করে দিলেন, ধুল মেরে উড়িয়ে দাও। কোরআনের সূরা ইয়াসিনের 9 নম্বরাতে বলা হয়েছে ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আমি তাদের সামনে প্রাচীর করে দিয়েছি, ওয়া মিন খালফিহিম সাদ্দান তাদের পিছনে আমি প্রাচীর তৈরি করে দিয়েছি, ফাগশাইনাহুম আমি তাদের চক্ষুকে দুলিশ্বাস করে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন তারা দেখতে পায় নেই। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে হেফাজত করবেন, কাফেরদের চক্রান্ত নস্যাৎ করবেন, যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোরআনের সূরা আলে ইমরানের 54 নম্বরে তাই বলা হয়েছে ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এমনি ভাবে সূরায়ে আন-নামল 27 নম্বর সূরার 50 এবং 51 নম্বরে বলা হয়েছে অমাকারু মাকরান অমাকারনা মাকরান, ওরাও চক্রান্ত করেছে সর্বচেষ্টা দিয়ে, অমাকারনা মাকরান আমিও কৌশল করেছি আমার মতো, অহুম লা ইয়াশউরুন ওরা টের পায় নেই, এরপরে আল্লাহ বলছেন ফাঙ্গুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, ওদের চক্রান্ত ওদের ষড়যন্ত্রের পরিণতি কি হয়েছে একটু দেখো। আল্লাহ বলছেন ইন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, আমরা ওদেরকে এবং ওদের জাতিকে ওদের সমস্ত জাতিকে সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। সূরা নামল 27 নম্বর সূরা 51 নম্বর আয়াত, সূরা নূহ 71 নম্বর সূরা 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মাকারু মাকরান কুব্বারা, তারা বড় বড় চক্রান্ত করেছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের চক্রান্তকে মাকড়সার জালার সঙ্গে তুলনা করেছেন, এটা আমার কথা না, কোরআনের সূরা আল আনকাবুত, আনকাবুত মানে হচ্ছে মাকড়সা, এই নামই এই সূরার নাম। এই আয়াত আল্লাহ কি বলছেন শুনুন, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা ইত্তাখাযূ মিন দূনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহর পরিবর্তে কাফেরদেরকে আল্লাহর পরিবর্তে বিভিন্ন মাজারওয়ালাকে দরগাওয়ালাকে শাসকদেরকে আল্লাহর পরিবর্তে যারা ওলি বানায় অভিভাবক বানায় মুরব্বী বানায়, আল্লাহ বলছেন কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো, ইত্তাখাযাত বাইতান, মাকড়সা একটা কষ্ট করে অনেক বড় জাল তৈরি করে কিন্তু একটা ঘষা আসলে সব জাল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত, যত রকমের ঘর তৈরি হয় তার মধ্যে সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার জাল। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার কুফফারদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র শক্তি সাহস সবগুলো কিসের মতো, মাকড়সার মতো। লাউকানু ইয়ালামুন, যদি তারা জানত, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 41 নম্বর আয়াত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় একদল মুনাফিক চক্রান্ত করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজি সম্পর্কে বলছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, মদিনার মুনাফিকরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করলো, লোকদেরকে উত্তেজিত করলো, আল্লাহর রাসূলের উপরে এবং রাসূলের কাছে যারা আছে তাদের জন্য কোনো খরচ করা যাবে না, তোমরা তাদেরকে মেহমানদারি করবে না, সাহায্য সহযোগিতা করবে না, এইভাবে মদিনার লোকেরা চক্রান্ত করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তারা আরো বলল লাইর রাজানা ইলাল মদিনা, আমরা যখন মদিনায় ফিরে যাব লাইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল, আমাদের সম্মানিত লোকেরা, সম্মানিত লোক বলতে কাফের মুনাফিকরা নিজেদেরকে বুঝালো, আব্দুল্লাহ বিন উবাই মদিনার সবচেয়ে বড় মুনাফিক নিজেদেরকে মদিনার সম্মানিত ব্যক্তি বলে বুঝালো, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে আযাল নিম্ন শ্রেণীর বা ইতর শ্রেণীর আখ্যায়িত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, কিন্তু মুনাফিকরা জানে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা জানে না যে সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহর রাসূল, ইজ্জতের মালিক মুমিনরা, মুনাফিকদের কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই, ওরাই দুনিয়ার থেকে অপমান হয়ে বিদায় হবে। তাই হয়েছিল সূরা আল মুনাফিকুন 43 নম্বর সূরার 7 এবং 8 নম্বর আয়াত পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া, আদর্শ। আজকে এই যুগে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াত দিয়ে বিভিন্ন কাহিনী বয়ান করা হয়। আমি আপনাদেরকে আল্লাহর নবীর এই অফাত এবং জন্মের মাসে আল্লাহর নবীর ওই আয়াত দিয়ে উসওয়াতুন হাসানা দিয়ে আমি পেশ করছি। বদরের যুদ্ধে আল্লাহর রাসূলের উসওয়া আছে, আপনারা জানেন বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর রণকৌশল তৈরি করলেন, কুফফাররা পানি থেকে বঞ্চিত হল, শেষ পর্যন্ত আল্লাহর নুসরত আসলো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করলেন। কোরআন বলছে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 123 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন বদরে যখন তোমরা ছিলে স্বল্প দুর্বল নগণ্য আল্লাহ তোমাদের বিজয় দান করেছেন, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো তবেই তোমরা বিজয় লাভ করবে। আপনারা জানেন এই বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন তাদের কি মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবীর একজন বদরী সাহাবি মদিনার বসে মক্কা বিজয়ের যে অভিযান করা হয়েছে, অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, এই যুদ্ধের পরিকল্পনা তথ্য ফাঁস করে দিয়েছিল মক্কা লোকদের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোয়েন্দা পাঠালেন, ধরে আনো অমুক জায়গায় রওজাতুল খাখ, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম খাখ নামক জায়গা, ওইখানে দেখবে একটা মহিলা আছে, সেই মহিলার চুলের খোপা, সেই মহিলার কাছে একটা চিঠি আছে, ওটা ধরে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী গেলেন, ঠিকই আল্লাহর নবী যেখানে বলেছেন সেখানে ওই মহিলাকে পাওয়া গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে একটা চিঠি আছে, তাড়াতাড়ি যাও। মহিলা বলল, আমার কাছে কোনো পত্র নাই। আল্লাহর নবীর সাহাবীরা নবীর কথা বিশ্বাস করতেন, বলে আল্লাহর নবী বলেছেন তোর কাছে পত্র আছে, যদি পত্র খুলে দাও ভালো কথা, না হলে যেভাবে বের করতে তা বের করতে হবে। মহিলা শেষ পর্যন্ত চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করল, সাহাবায়ে কেরাম মদিনায় নিয়ে আসলেন, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছেন। সেই চিঠিতে লেখা আছে, হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মক্কার নেতাদের প্রতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিরেই মক্কা অভিযান করবেন, এই রকম মক্কা বিজয় অভিযানের যে তথ্য সব ফাঁস করে দেওয়ার মূলক চিঠি দিল। ওই যে লেখক সে ওখানে বসে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাআনি আদরিবু উনুকাহা উনুকাহু, ইয়া রাসূলুল্লাহ আমাকে হুকুম দিন, আমি এই লোকটার গর্দানটা উড়িয়ে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা মা ইউদরিকা লাআল্লাল্লাহ ইত্তালা আলা আহলি বদর, ওমর তুমি কি জানো হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের সাহাবাদের দিকে উঁকি মেরেছেন। ফাকালা ইমালু মা শিতুম, আল্লাহ তাআলা বলেছেন ইমালু মা শিতুম, তোমাদের যা ইচ্ছা তাই করো, এই লোকটা বদরী সাহাবী, তুমি এর ব্যাপারে তাড়াহুড়া করো না, তাকে বলতে দাও কেন করেছে। সাহাবী জবাব দিয়েছেন, ভিন্ন বিষয় ছিল এটা। হাদিসটা আছে বুখারীর 3081 নম্বর হাদিস, এটা অন্য কিতাবও আছে, সব হাদিসের কিতাবেই আছে। এত বড় অন্যায় করা সত্ত্বেও বদরী সাহাবী হওয়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। আজকে সে বদরী সাহাবীদের নামে বিভিন্ন মাদ্রাসা মসজিদে বিভিন্ন জায়গায় 313 বদরী সাহাবীদের নামে কমিটি করা হয়। কি জন্য? এরা প্রতি বছর 1000-2000 টাকা দিবে, তাহলে বদরী সাহাবী হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের নাম বিক্রি করে, সাহাবায়ে কেরামদের নাম কলঙ্কিত করে, মদখোর সুদখোর দুয়াচোর ফাসেক ফুজ্জারদেরকে, এই লোকগুলোকে বদরী সাহাবীদের কমিটি ঢুকানো হচ্ছে। বদরের সাহাবায়ে কেরামদের মর্যাদা কেন সেই কাজে উদ্বুদ্ধ করা উচিত, সেগুলো বাদ দিয়ে নিজেদের পয়সা কালেকশন করার জন্য একটা চক্রান্তের হাতিয়ার হিসেবে এটাকে তৈরি করা হয়েছে। ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যখন বদরের 313 জন সাহাবী নিরস্ত্র, তাদের মোকাবেলায় আবু জাহেলের নেতৃত্বে হাজার সশস্ত্র যোদ্ধা আসলো, আল্লাহর নবী বিচলিত হলেন না, ভয় পেলেন না, বরং তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলেন, আল্লাহ তাআলা নুসরাত করেছেন। এমনি ভাবে আসলো উহুদের যুদ্ধে, উহুদের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি সুন্দর পন্থা দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে একটা নির্দিষ্ট এলাকা জবালুর রুমাত এই জায়গায় নির্ধারণ করে দিলেন, আর বললেন, শোনো, এই যুদ্ধে জয় পরাজয় যাই হোক না কেন, আমরা যদি পরাজিত হয়ে যাই, এমনকি পাখি এসে আমাদের মাথার খুলি পর্যন্ত ঠুকরে ঠুকরে খায়, তোমরা এই ঘাঁটি ত্যাগ করবে না। এই বলে যখন মুসলিম কাফির আল্লাহর নবীর কমান্ড অনুযায়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, মক্কার কাফেররা পরাজিত হল, পালাতে লাগল। এরপরে মুসলিমরা গনিমতের মাল টোকাতে শুরু করল। এক পর্যায়ে ওই যে 50 জন সাহাবী নিয়োগ করা ছিল তাদের মধ্যে বেশিরভাগ লোকেরা বলল, যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই তো গনিমতের মাল নিচ্ছে, আমরা কেন নিব না? কমান্ডার বললেন, না, আমাদের প্রতি নির্দেশ রয়েছে, এখান থেকে যাওয়া যাবে না। কিন্তু তারা তা মানল না, তারাও সেই গনিমতের মাল আনার জন্য চলে গেল। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হননি, ইসলাম কবুল করেন নাই, পিছন দিক থেকে হামলা করলেন। আর অপর দিক থেকে যেই কাফেরগুলো পলায়নরত ছিল তারাও ঘুরে দাঁড়ালো। শয়তান ঘোষণা করে দিল, ইবাদাল্লাহি উখরাকুম, ওহে আল্লাহর বান্দারা পিছনের দিকে ঘুরে দাঁড়াও। শয়তানেও আল্লাহর বান্দা বলে, ওহুদের যুদ্ধ বলুন, ওহুদের যুদ্ধে শয়তান নিজে ঘোষণা করল। এরপরে মুসলিম জাতি মাঝখানে পড়ে গেল, একদিকে খালেদের বাহিনী আর একদিকে মক্কার কুফফাররা ঘুরে গেল। মুসলিমরা চরম দুর্জয়ের শিকার হল, 70 জন মুসলিম সঙ্গে সঙ্গে শহীদ হল। এর মধ্যে আল্লাহ নবীর আপন চাচা হামজা আছেন, শহীদ হয়ে গেলেন। মদিনায় যেই ব্যক্তি সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে হিজরত করেছিলেন, মুসআব ইবনে উমাইর, তিনি শহীদ হলেন। এরকম ভাবে আল্লাহ নবী দান দান শহীদ হল। এইরকম ভাবে এক কঠিন অবস্থা সামনে হল, কি জন্য? আল্লাহর নবীর উসওয়া, আল্লাহর নবীর নির্দেশ অমান্য করার কারণে। আমাদের মনে রাখতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এখানে উত্তম আদর্শ আল্লাহর নবী কত বড় বিচক্ষণ কমান্ডার ছিলেন দেখার বিষয়। সহিহ বুখারী 3039 নম্বর হাদিস, এবং এই হাদিসটা সহিহ বুখারীর আরো 3039 আরো কয়েক জায়গায় আছে, সব হাদিসের কিতাবেই রয়েছে। এমনি ভাবে আহজাবের যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে আগে, যখন মক্কা এবং মদিনার আশপাশের ইহুদি সমস্ত কাফের শক্তিগুলো মদিনার ছোট্ট রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য, হামলা করার জন্য তৈরি হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ভিতরে ঈমানের শক্তি বৃদ্ধি করে দিলেন। কোরআন বলছে, ওয়ালাম্মা রাআল মুমিনুন আল আহজাব, যখন মুমিনরা এই কাফেরদের সম্মিলিত বাহিনী প্রত্যক্ষ করল, কালু হাযা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু, এটা হচ্ছে সেই জিনিস যা আমাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল সত্যই বলেছেন। এরপরে বলছেন, ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, মুমিনদের ঈমান মুমিনদের আনুগত্য আরো বেড়েই গেল, মুমিনরা ভয় পায় নাই। এখানেও আল্লাহ তাআলা দেখালেন রাসূলের আদর্শ, উসওয়াতুন হাসানা, রাসূল আমাদের জন্য কিভাবে আদর্শ। এমনি ভাবে হুনাইনের যুদ্ধে আপনারা জানেন হাওয়াজেন গোত্র মুসলিম জাতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে তীর ছুড়ে মুসলিম জাতিকে দিকবিদিক করে ফেলল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন। তারপরও হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সামনে চলছেন আর বলছেন, তাআলাউ ইবাদাল্লাহ, তাআলাউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো, আমার কাছে আসো। এরপরে তিনি সামনে বাড়তে লাগলেন আর বলতে লাগলেন, আনান নবিয়্যুলা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। এই কারণেই যখন এই হুনাইনের যুদ্ধ সম্পর্কে সাহাবায়ে কেরামরা একে অপরকে বললেন, তোমরা তো সেদিন পালিয়েছিলে, একজন সাহাবি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, না, আল্লাহি মা ওয়াল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নকারী প্রশ্ন করলেন, তোমরা তো হুনাইনের যুদ্ধে পালিয়েছো। উনি বললেন, না, আল্লাহর রাসূল পালান নাই। প্রশ্ন উত্তরের কোনো মিল নেই। আসল বিষয়টা হচ্ছে, পালানো নির্ভর করে কমান্ডারের উপরে। যেহেতু আমাদের কমান্ডার মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালান নাই, অতএব আমাদের এই পালানোর দ্বারা কোনো কিছু আসে যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যুদ্ধের ময়দানে একটা সাদা খচ্চরের উপরে দাঁড়িয়ে ঘোষণা করতে লাগলেন, আনান নবিউলা কাজিব আরাব আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। সহি বুখারি 2874 নম্বর হাদিস। এ কারণে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াইয়াউমা হুনাইনিন, আর তোমরা স্মরণ করো হুনাইনের দিনকে, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্যতা তোমাদেরকে আনন্দ দিয়েছিল, তোমরা সংখ্যায় অনেক বেশি খুব খুশি হয়েছিল। আজকে আমাদেরকে সংখ্যা কমের কারণে কোন কাফের শক্তি পরাজিত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সেজন্যই প্রথম দিকে মার খাওয়ালেন, এরপরে যখন সংখ্যা আধিক্যতার গৌরব চলে গেল, মুসলিমরা যখন ঐক্যবদ্ধ হল, এরপরে এরপরে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। কোরআন বলছে, ওয়াইয়াউমা হুনাইনিন ইজ আজাবাতকুম কাসরাতুকুম, আর স্মরণ করো হুনাইনের দিবসকে, যখন তোমাদের সংখ্যাধিক্যতা তোমাদেরকে খুশি করেছিল, আনন্দ দিয়েছিল, আমরা অনেক সংখ্যায় বেশি আজকে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কোনো কাজে আসে নাই, ফালাম তুগনি আনকুম শাইআ, তোমাদের কোনো কাজে আসে নাই, বরং কাফেরদের হামলার কারণে, ওয়াদাকাত আলাইহিমুল আরযু বিমা রাহাবাত, তোমাদের পরে আল্লাহর জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও সংকীর্ণ হয়ে গিয়েছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা পিঠ ফিরিয়ে পালিয়েছিলে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপরে প্রশান্তি দিলেন, মুমিনদের উপরে সাকিনা প্রশান্তি নাযিল করলেন। ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা, এরপরে তিনি আসমান থেকে এমন সৈনিক সেনাদল পাঠালেন যা তোমরা দেখতে পাও নাই। ওয়া আযাবাল্লাযিনা কাফারু, কাফেরদেরকে আল্লাহ তাআলা শাস্তি বিধান করেছেন। ওয়া যালিকা জাযাউল কাফিরিন, কাফেরদের প্রাপ্য শাস্তি এটাই। সূরা তওবা 9 নম্বর সূরার 25 এবং 26 নম্বর আয়াত। পরিষ্কার হয়ে গেল, মুসলিম জাতি সংখ্যা আধিক্যতা দিয়ে যুদ্ধ করে না। আজকে যারা মুসলিম জাতির যুবকদেরকে ভয় দেখায়, আমাদের কি আছে, আমাদের অস্ত্র নেই, আমাদের সৈন্য নেই, আমেরিকার এত সৈন্য, ভারতের এত সৈন্য, আমরা কিভাবে তাদের সঙ্গে লড়াই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে সেটা পরিষ্কার করে দিয়েছেন, মুমিনরা সংখ্যাধিক্যতা দিয়ে যুদ্ধ করে না, যুদ্ধ করে কার সাহায্যে, আল্লাহর সাহায্যে। আসুন, হুদাইবিয়ার সময় আল্লাহর নবীর সঙ্গে মাত্র 1400 সাহাবী মদিনার থেকে মক্কার কাছে চলে এসেছেন। মক্কার লোকেরা ওসমানকে বন্দী করে ফেলেছে, খবর ছড়িয়ে দিয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে। মুমিনদের কি ভয় পেয়েছিল? কোরআন পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন ওসমানকে বন্দী করা হয়েছে বা হত্যা করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তাবুত ছেড়ে বের হয়ে গেলেন এবং হাত রেখে বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে, যদি ওসমানকে হত্যা করা হয়ে থাকে, ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য আমরা প্রয়োজনে প্রত্যেকটা লোক শহীদ হব, একটা লোক মদিনায় ফিরে যাব না, কে কে তৈরি আছো? আল্লাহর নবী এই কথা বলে নিজের হাত বিছিয়ে দিলেন। কোরআন এবং হাদিস পড়ুন, ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত বিছিয়ে দিলেন, একটা নয় দুটো নয় 1400 হাত পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে লেগে গেল, আর সকলে বায়াত করল, আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, আমরা পালাব না ততক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করব, নতুবা সকলে শহীদ হব, মক্কায় ফিরে যাওয়ার কোন আশা আমাদের নেই। এই বায়াত হয়ে গেল, এটার নাম উসওয়াতুন হাসানা। কঠিন মুহূর্তে শত্রু যখন ভয় দেখাবে, শত্রু যখন সর্বশক্তি দিয়ে হামলা করবে, সেই মুহূর্তে মুসলিম জাতি বায়াত নিবে। সেই বায়াত হল পীর মুরিদের বায়াত নয়, সৃষ্টি আর কাদেরিয়ার বয়াত নয়, আল্লাহর নবী সৃষ্টি ছিলেন না, কাদেরি ছিলেন না, নকশবন্দি ছিলেন না, মুজাদ্দিদি ছিলেন না, মাজার পূজারি ছিলেন না, পীর পূজারি ছিলেন না, এই পীর পূজারি, কবর পূজারি, মাজার পূজারি, সৃষ্টি, কাদেরি, নকশবন্দি, এই সমস্ত বয়াত ইসলামের কোথাও নেই। ভাইরা আমার, আপনারা জানেন বায়াত নিয়ে দলিল দেয় কোরআনে আছে, হাদিসে আছে, আমিও বলি কোরআন হাদিসে আছে, ভালো করে বুঝুন, বায়াত খালি আছে তা না, আল্লাহর নবীর হাতে 1400 সাহাবায়ে কেরাম বায়াত করলেন, এই বায়াতের আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে গেছে, সাত আসমান ছেদ করে, লৌহ কলম ভেদ করে আল্লাহর আরশ থেকে আওয়াজ চলে আসলো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযি ইউবাইউনাকা তাহতাশ শাজারা, মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করেছে গাছের নিচে বসে। খালি কি বায়াতের কথা আছে, বায়াত যে গাছের তলে হয়েছে গাছের কথাও করে আছে। আমরা নাকি বলি বায়াত নাই, আমরা বলি বায়াত আছে, তোমাদের বায়াত নাই। বায়াত আছে তা না, আল্লাহ বলছেন কোরআনে সূরা আল ফাতহ 18 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াত পড়ুন, কোরআন বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে নবী আপনার হাতের উপরে হাত রেখে যখন আপনার সাহাবীরা বায়াত করছিল ওই হাতের উপরে শুধু সাহাবীদের হাত ছিল না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। বায়াত কোরআনে আছে, কিন্তু সেই বায়াত ছিনতাই হয়ে গেছে, বায়াত চুরি হয়ে গেছে, মুসলিম জাতির ইমাম থাকবে, আজকে তা খ্রিস্টান নিয়ে গেছে, খ্রিস্টানদের দুনিয়া, খ্রিস্টানদের একটা পোপ আছে, একটা পোপ মারা গেলে আর একটা তৈরি করে গোটা দুনিয়ার খ্রিস্টানরা তার নেতৃত্বে চলে, অথচ এটা ছিল মুসলিম জাতির বিষয়। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে ঢাল, ইমাম হচ্ছে কি, ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে থেকে যেমন যুদ্ধ করা হয় ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির সর্বকালে সর্বযুগে ইমাম থাকতে হবে, মুসলিম জাতির একজন লিডার থাকতে হবে যার নেতৃত্বে গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ থেকে যুদ্ধ করবে। এই বায়াত ইমামকে বায়াত দিবে, সেই বায়াতকে মুসলিম জাতির জাতীয় পর্যায় থেকে ছিনতাই করে মুসলিম জাতির ঐক্যের ভিত্তি এই বায়াতকে ডাকাতি করে পীর সাহেবরা নিয়ে গেছে খানকার দরকার মধ্যে। এখন বায়াত হয় বায়াত কিয়া মাইনে উপর তরিকায় তিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়াকে। আল্লাহর নবীকে এই বায়াত নিয়েছেন, আল্লাহর নবী এই বায়াত নেন নাই, আল্লাহর নবী এই বায়াতকে সমর্থন করেন নাই, এমনকি যাদের নামে এই বায়াত গুলি নেওয়া হচ্ছে তাদের জন্ম নবীর যুগে হয় নাই, সাহাবীদের যুগেও হয় নাই, বরং আল্লাহর নবী বলেছেন আমার মৃত্যুর পরে অসংখ্য ফেরকা তৈরি হবে, সেই সময় কি তোমরা ফেরকার অনুসরণ করবে না বর্তমান অবস্থা অবস্থা করবে। আল্লাহর নবী বলেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমার সুন্নাকে শক্তভাবে ধরা, পরবর্তীতে যে ফেরকা হবে তাকে বর্জন করা। আমার জাতি আল্লাহর নবীর হুকুমকে অমান্য করে আল্লাহর নবীর যুগের পরে বিভিন্ন যে ফেরকা তৈরি হয়েছে সেই ফেরকাগুলোকে শক্তভাবে ধারণ করেছে, নবীর তরিকাকে বর্জন করেছে। এখন কাদেরিয়া তরিকা, ইক্তিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, আরো কত তরিকা, আত্মশির তরিকা, দেওয়ানবাগির তরিকা, কুতুববাগির তরিকা, রাজারবাগির তরিকা, চরমনায়ের তরিকা, সরসিনার তরিকা, ফুলতুলির তরিকা, কত যে তলি আছে, সব তলি আর অমুক পুরি, তমুক পুরি, আলুপুরি, ডালপুরি, কত পুরি তৈরি হয়ে গেছে, অলিপুরি, গলিপুরি, বিভিন্ন পুরি তৈরি হয়ে গেছে। আমাদের মনে রাখতে হবে এই পুরীগুলো দিয়ে ইসলামের সর্বনাশ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন, আমরা বায়াতকে অস্বীকার করি না, কিন্তু তোমরা যে বায়াত নিচ্ছ, পীর মুরিদির বায়াত, তরিকার বায়াত, এই সমস্ত বায়াত কোরআনে নাই, হাদিসে নাই, নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, মহান গোড়া তৈরি করেছ আর বিভিন্ন জিকির আস্কার তৈরি করেছ। প্রত্যেক পীরের তরিকা ভিন্ন, আবার জিকিরও ভিন্ন, ছয় লতিফার জিকির কোরআন হাদিসের কোথাও আছে? ভাইয়েরা আমার, এই জন্য বলছিলাম হুদায়বিয়ার সন্ধি, আল্লাহর নবী অটল ছিলেন, কাফেরদের হুংকারে ভয় পান নাই। এটা কি আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ভাইয়েরা আমার, শুধু তাই না, মক্কা বিজয়ের ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কার থেকে হিজরত করতে বাধ্য হয়েছিলেন, যেই মক্কাবাসী আল্লাহর নবীকে হত্যা করার চক্রান্ত করেছিল, যেই মক্কাবাসী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্শা দিয়ে আঘাত করে হত্যা করেছিল, যেই মক্কাবাসী আম্মার ইবনে ইয়াসিরকে চরম নির্যাতন করল, তার পিতাকে নির্যাতন করল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, সেই মক্কাবাসীদের প্রতি যখন আল্লাহর নবী বিজয় লাভ করলেন, মক্কার লোকদেরকে জিজ্ঞেস করে, ওহে মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছ? মক্কার লোকেরা জানে এই মুহূর্তে একটা হুকুম হলে 10,000 তরবারি উন্মুক্ত আছে, মক্কার একটা প্রাণীকেও রক্ষা করা হবে না। সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মক্কার লোকেরা শুনো, আজকে আমি তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিব না, আজকে আমি তোমাদের বিরুদ্ধে কোন অ্যাকশনে যাব না, তোমাদের হত্যা করব না, আজকে আমি সে কথাই বলবো যা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে, যে ভাইয়েরা ইউসুফকে হত্যা করার চক্রান্ত করেছিল, কূপে নিক্ষেপ করেছিল, সেই ভাইরা যখন ইউসুফের হাতে ধরা দিল, ইউসুফ আলাইহিস সালামের হাতের মুঠোর ভিতরে চলে এসেছে, ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন, লা তাসরিব আলাইকুম আলইয়াম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো প্রতিশোধ নেই, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এরপরে আল্লাহর নবী বলেছিলেন, এযহাবু আনতুম উত্তলাকা, যাও তোমাদের সবাইকে আমি সমান ক্ষমা করে ঘোষণা করলাম। সূরা এটা আছে বাইহাকীর 18739 নম্বর হাদিস, বিভিন্ন হাদিস কিতাবে আছে, দেখে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, কেউ যদি চ্যালেঞ্জ করত আল্লাহর নবী তাকে ছাড়তেন না। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আমাদের হুজুর বড় বুজুর্গ মানুষ, এত বড় বুজুর্গ একটা মুরগি জবাই করতেও ভয় পায়। আসুন আল্লাহর নবীর জীবনী দেখি, মক্কার বড় কুস্তিগীর রুকানা, এই রুকানা আল্লাহর নবীকে একবার পাহাড়ের পাদদেশে একা পেয়ে বসল, পাহলোয়ান মানুষ আল্লাহর নবীকে একা পেয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার ওই সমস্ত দলিল বুঝি না, আমি একজন কুস্তিগীর লোক, আমি কুস্তি জানি, আমাকে যদি কুস্তি করে পরাজিত করতে পারো তাহলে আমি মানব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাগো। কুস্তি লাগলো, প্রথমবারই আল্লাহর নবী তাকে ধরাশায়ী করলেন, লোকটা মনে করল বোধ হয় আমি তৈরি হতে পারি নাই, আর একবার চান্স দেওয়া হোক, দ্বিতীয়বার চান্স দেওয়া হল, আল্লাহর নবী তাকে আগের বারে একটু জোরে মারলেন, এবারেও মনে করল তৃতীয়বার সুযোগ দেওয়া হোক, আল্লাহর নবী বললেন আপত্তি নাই লাগো, তৃতীয়বারে যখন আল্লাহর নবী তাকে ধরলেন এমন জোরে চাপ দিলেন, রোকানা বলে আমার জীবনের ধারণ ক্ষমতা যা ছিল তার চূড়ান্তে পৌঁছে গেছে, এর পরে আর একটু বাড়লে আমার জীবনটা চলে যেত, হাত্তা ওয়াজাতু রিহাল মাউত, আমি মৃত্যুর ঘ্রাণ পেয়ে গেছি। হাদিসটা দেখুন, হাদিসটা আছে সুনান আবু দাউদ 3080 নম্বর হাদিস, তিরমিজির 1784 নম্বর হাদিস, রোকানা পাহলোয়ানকে আল্লাহ রাসূল পরাস্ত করে দিলেন। এমনি ভাবে আল্লাহর নবী পরিশ্রমী ছিলেন। হাদিস পড়ুন, খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধ যেটা শুরু করেছিলাম, এই যুদ্ধে আল্লাহর নবী পরামর্শ করলেন এই সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করা আমাদের জন্য কঠিন, আমরা কি করতে পারি। সালমান ফার্সি পারস্যের লোক, তিনি পরামর্শ দিলেন এরকম কঠিন অবস্থায় সামনে দিয়ে পরীক্ষা খনন করা যায়, খাল খনন করা যায় যাতে কুফফাররা ঢুকতে না পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষা খনন করা শুরু করলেন। সাহাবায়ে কিরাম কাজ করছেন, আল্লাহর নবীও তাদের সঙ্গে সমানভাবে কাজ করছেন। একটা বড় পাথর পড়ে গেছে, বড় চাটান, বিশাল আকারের পাথর, কারো কাটার মতো ক্ষমতা নাই। সবাই গিয়ে আল্লাহর নবীর কাছে আবেদন করলেন। বোঝা গেল সাহাবায়ে কিরাম জানত এই লোকদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন কে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম নবীর কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী হাতে কুড়াল নিলেন, জোরে আঘাত করলেন, পাথরটা ভেঙ্গে চুরমার হয়ে গেল, অগ্নি বের হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বললেন, এই অগ্নি ফুলিঙ্গের মাধ্যমে আমার সামনে রোম, পারস্য এবং শাম দেশের প্রাচীর গুলো খুলে দেওয়া হয়েছে, আমাকে সেখানে প্রাসাদ গুলো দেখানো হয়েছে, অচিরেই তোমরা এগুলো দখল করবে, তোমাদের হাতে চলে আসবে। কি অবস্থা! একদিকে খাবার নেই, পেটে পাথর বাঁধা, আর সেই মুহূর্তে বলছেন যে রোম পারস্য তৎকালীন সুপার পাওয়ার শাম সিরিয়া সব তোমাদের হাতে চলে আসবে। বাস্তবে আসে নাই? বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজ করেছেন, সাহাবায়ে কিরাম কাজ করেছেন। এ হাদিসটা আছে, খায়বরের সে পরিশ্রমের কাজ করেছেন, যত আহজাবের যুদ্ধের যত হাদিস সবগুলো কি আছে। এমনি ভাবে মদিনাতে একবার বড় আকারের ভীতিকর আওয়াজ হলো, বিকট আওয়াজ হলো, সব ভয় পেয়ে গেল। সাহাবায়ে কিরামদের মধ্যে কেউ কেউ তৈরি হলেন যে দেখি কি ঘটল। ইতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে, আবু তালহার একটা ঘোড়া ছিল, এই ঘোড়ায় লাফ দিয়ে উঠে গোটা মদিনা ঘুরে আসলেন। বললেন যে না, আমি তেমন কিছু দেখি নাই। হাদিসটা আছে সহিহ বুখারীর 3040 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আশজান নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন, ওয়া আজওয়াদান নাস সবচেয়ে বড় দানশীল ছিলেন, ওয়া আশজান নাস সবচেয়ে বড় শক্তিশালী এবং সাহসী ছিলেন। قال وقد فزع اهل المدينه ليله مدينهবাসী এক রাতে ভয় পেয়ে গেল। سمعوا صوتا بكوت এক আওয়াজ তারা শুনতে পেল। قال فتلقاهم النبي صلى الله عليه وسلم على فرس لابي طلحه قران ابو طلحার দ্রুতগামী ঘোড়া নিয়ে আল্লাহর নবী বের হয়ে পড়লেন। আর গোটা মদিনা তিনি وهو متقلد سيفه আল্লাহর নবীর কাঁধে তরবারি ঝুলানো ছিল। বোঝা গেল নবী তরবারি ব্যবহার করেছেন। আল্লাহর নবী যেরকম পাগড়ি ব্যবহার করেছেন, টুপি ব্যবহার করেছেন, জুব্বা পরেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী নিজের কাঁধে তরবারিও ঝুলিয়েছেন। এরপরে তিনি বললেন, ফাকাল লাম তুরাউ লাম তুরাউ, তোমরা ভয় পেও না, ভয় পেও না, আমি দেখেছি, কোনো সমস্যা নেই। যখন অন্য লোকেরা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে দেখার জন্য কি ঘটেছে, আর এর মধ্যে আল্লাহর নবী দেখে শুনে এসে বলছেন, না ভয় পেয়ে কোনো সমস্যা নাই। বুখারীর 3040 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে উত্তম আদর্শ বলে আখ্যায়িত করেছেন। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর নবী নিজে এরকম ছিলেন। সাহাবায়ে কেরাম তেমন ছিলেন, শুধু সাহাবায়ে কেরাম না, আপনারা জানেন, আপনারা জানেন রুবাইয়ে বিনতুল বারা, উম্মে হারেসা বিনতে সুরাকা, আতাত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা, তার ছেলে হারেসা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আসাবাহু সাহমুন গরবুন, কোপ থেকে একটা তীর লেগে এসে শহীদ হয়ে গেছে। তার মা উম্মুর রবি সে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন আমার সন্তান জান্নাতে না জাহান্নামে? যদি আমার সন্তান জান্নাতে গিয়ে থাকে আমি সবর করব, ওয়াইন কানা গায়রা যালিকা, আর যদি তার বিপরীত হয়ে থাকে, ইজতাহাত্তু আলাইহি ফিল বুকা, আমি আমার সর্বশক্তি দিয়ে তার জন্য ক্রন্দন করব, কান্নাকাটি করব। ক্বালা ইয়া উম্মা হারেসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হারেসার মা, তুমি জেনে রাখো, ইন্নাহা জিনানুন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে, বেহেশতের ভিতরে অনেকগুলো জান্নাত আছে, ওয়া ইন্না ইবনাকা আসাবা আল ফিরদাউসাল আলা, আর তোমার পুত্র জান্নাতুল ফিরদাউস, জান্নাতের সবচেয়ে আলা জান্নাতের ভিতরে আছে। সহিহ বুখারী, সহিহ বুখারী 2809 নম্বর হাদিস, বোঝা গেল সাহাবাদের যুগের মহিলারাও ছিল এরকম দুঃসাহসী। সন্তানের জন্য তারা দোয়া করতেন শহীদ হওয়ার জন্য। আমাদের মা বোনদের মনে রাখতে হবে, আমাদের মা বোনদেরকেও মনে রাখতে হবে, সন্তান পালার উদ্দেশ্যেই নয়, সন্তান বড় হয়ে আপনাকে খেদমত করবে, এই উদ্দেশ্যে যারা লালন পালন করে, সন্তানকে শিক্ষিত বানায়, সন্তান শিক্ষিতা মহিলাকে বিয়ে করে, এরপরে পিতা মাতাকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠায়। আর যেই মহিলারা, যেই পুরুষেরা নিজের সন্তানকে লালন পালন করে দিনের জন্য আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দিন শিক্ষা দেয়, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য উদ্বুদ্ধ করে, সাহাবায়ে কেরামদের আদর্শ শিখায়, কিয়ামতের মাঠে এই সমস্ত শহীদের মা আল্লাহর আরশের তলে ছায়া পাবে। ভাইরা আমার, আপনারা জানেন এ কারণে যুগে যুগে আমাদের মা বোনেরা বড় ভূমিকা পালন করেছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ফাতেমার নামে এদেশে অনেক আশিকে রাসূল মিথ্যা কাহিনী বয়ান করে, সত্যগুলো বলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, জখম লোকদেরকে তিনি পশ্চিমে দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে সংবর্তীর্ণ হয়েছেন, হাদিসগুলো পড়ুন। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর নবীর সাহাবীরা, পুরুষ হোক মেয়ে লোক হোক, এমন কোন সাহাবী খুঁজে পাওয়া যাবে না যে নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন নাই অথবা যুদ্ধের স্পৃহা মনে রাখেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদদিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যে ব্যক্তি জীবনে যুদ্ধ করে নাই, যুদ্ধের স্পৃহ রাখে নাই, সে ব্যক্তি মুনাফিকের একটা অংশ নিয়ে মারা গেছে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ। আমাদের মাসিক পত্রিকা যারা নিয়েছেন, ওই পত্রিকায় সিরাতুন নবীর উপরে একটা লেখা দিয়েছি, সেখানে লেখা হয়েছে আল্লাহর নবী কিভাবে আদর্শ, সেটা পরিষ্কার করা হয়েছে। শিশু থেকে শুরু করে, রাখাল থেকে শুরু করে, রাষ্ট্রনায়ক পর্যন্ত সর্বস্তরে মানুষের জন্য তিনি আদর্শ। তিনি রাখালের আদর্শ, শিশুর আদর্শ, যুবকের আদর্শ, বিচারকের আদর্শ, বিপ্লবীয় সংগ্রামীর আদর্শ, ত্যাগীর আদর্শ, আমানতদারের আদর্শ, রণাঙ্গনের সেবাশালের আদর্শ, বিজয়ীর আদর্শ, রাষ্ট্রনায়কের আদর্শ, পিতার আদর্শ, স্বামীর আদর্শ, নানার আদর্শ, ছাত্রের আদর্শ, শিক্ষকের আদর্শ, তিনি খতিবের আদর্শ। তুমি যদি শিশু হও, মক্কা এতিম শিশু মোহাম্মদকে লক্ষ্য করো, তুমি যদি এতিম হও, আমিনার পুত্র এতিম মোহাম্মদকে লক্ষ্য করো, তুমি যদি রাখাল হও, হালিমায়ে সাদিয়ার ঘরে রাখাল হিসেবে আছে যেই মোহাম্মদ তাকে দেখো, তুমি যদি যুবক হও, আর দিশেহারা সমাজকে সঠিক পথের দিশা দিতে চাও, মক্কার যুবক মোহাম্মদকে দেখো, যিনি জাহিল যুগের অন্ধকারকে আলোর পথে বের করে আনার জন্য সত্য ন্যায়ের পথে একবার জন্য হিলফুল ফুজুলে যোগদান করছেন। তুমি যদি বিচারক হও, তবে সূর্যোদয়ের পূর্বে সাফা পাহাড় থেকে আগমনকারী সেই যুবক আল আমিনকে দেখো, যিনি মক্কার হাজরে আসওয়াদ পাথর নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের সুন্দর নিষ্পত্তি করলেন। সব গোত্রের লোকদেরকে ডেকে বললেন, তোমার সকলেই ধরো, এরপরে নিজের হাতে পাথর স্থাপন করছেন। তুমি যদি সত্য প্রতিষ্ঠায় মিথ্যার মূলপাঠন করার জন্য সংগ্রামী এবং বিপ্লবী হও, তবে মক্কার হেরার গুহার থেকে অহির আলোনি আগমনকারী সেই মক্কার যুবককে দেখো, যে শত নির্যাতন জুলুম সহ্য করেও অহির বাণী প্রচার করে যাচ্ছেন আর বলছেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওহে দুনিয়ার মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সফল কাম হয়ে যাবে। এমনি ভাবে তুমি যদি বন্দী হও, তাহলে সে আবি তালেবের সেই মজলুম বন্দী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, যিনি তিন বছর পর্যন্ত মক্কার শেয়াবে আবি তালেবে বন্দী হয়েও তাওহীদের বাণী এবং ঝান্ডা প্রচার করে যাচ্ছেন। এমনি ভাবে তুমি যদি একজন মুহাজির হও, মক্কার সেই হিজরতকারী মদিনার পানে আগন্তুক সেই মুহাজির আজম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো, যিনি গিরি গুহা পাহাড় পর্বত ত্যাগ করে আল্লাহর দিনের জন্য বাড়ি ঘর স্ত্রী সন্তান সব ত্যাগ করে চলে গেছে। আজকে আমাদের মনে রাখতে হবে, সাহাবায়ে কেরাম মুশরিকদের সঙ্গে থাকতেন না, আমাদের ভাই মুশরিক, সন্তান মুশরিক, স্ত্রী মুশরিকা, স্বামী মুশরিক, আমাদের তাদের সঙ্গে কোনো বিরোধ নাই, মাশাআল্লাহ একসাথে থাকি। আজকে ঘরে ঘরে মুরতাদ আছে, বলে যায় আমি ইসলাম মানি না, ঘরে ঘরে মুশরিক আছে, অনেকে আছে সুন্দরী মেয়ে দেখলে বিয়ে করতে পাগল হয়ে যাও, ইমানের কোন চিন্তা করো না, কোরআন পুরো পরিষ্কার বলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত, কোন মুশরিকা মেয়ে লোককে বিয়ে করো না, ওয়ালাউ আজাবাতকুম, যদিও তাদের সৌন্দর্য তাদের আচার ব্যবহার তোমাকে আনন্দ দেয় ভালো লাগে, তারপরেও কোন মুশরিক মেয়ে লোককে বিয়ে করো না। অপরদিকে মহিলাদেরকে বলা হয়েছে, মহিলারাও যেন কোন মুশরিক পুরুষকে বিয়ে করে না, যদিও তার সৌন্দর্য তার সম্পদ তার অনেক কিছুকে আকর্ষণ করে বিয়ে করা যাবে না, মমিনার মুসলিমের মধ্যে বিয়ে থাকতে, এটা মনে রাখতে হবে। আজকাল ঘরে ঘরে মুশরিক, ঘরে ঘরে মুশরিক মুনাফিক, তাদের সঙ্গে মমিনদের কোন রকম সম্পর্ক থাকতে পারে না। আপনারা জানেন আল্লাহর নবীর স্ত্রী মক্কার কাফের নেতা আবু সুফিয়ানের মেয়ে আল্লাহর নবীর সঙ্গে হিজরত করে গেছেন, এক সময় আবু সুফিয়ান মদিনায় গেল, ওই মেয়ের ঘরে গিয়ে প্রবেশ করল, মেয়ে তার বাপকে কয়েক বছর পরে পেল, মক্কার থেকে কষ্ট করে বাপ মদিনে এসেছে, দীর্ঘদিন পর্যন্ত বাপের সঙ্গে সাক্ষাৎ নেই, কিন্তু ব্যবহারটা কি হল, এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ আবু সুফিয়ান যখন আল্লাহর নবীর বিছানায় বসতে চাইল, বিছানাটা গুটিয়ে ফেলল, মক্কার নেতা আবু সুফিয়ান আল্লাহর নবীর স্ত্রীর বাপ তালাক মানুষ বলল, আমার মেয়ে, ব্যাপারটা কি বিছানা গুটিয়ে ফেলেছ কেন, আমি কি এই বিছানার উপযুক্ত নই, নাকি বিছানাটা আমার উপযুক্ত নয়, কোনটা? আল্লাহর নবীর স্ত্রী বাপকে জবাব দিচ্ছে, মক্কার নেতা আবু সুফিয়ান জেনে রাখো, তুমি যেই হও না কেন, তুমি মুশরিক, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সম্পর্কে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক, আর কোন নাপাক ব্যক্তি আমার নবীর বিছানায় বসার অধিকার রাখে না, আমি সেজন্য গুটিয়ে ফেলেছি। বাপের সঙ্গে এই ব্যবহার হয়েছে, বোঝা গেল দিনের ব্যাপারে কারো সঙ্গে আপোষ চলবে না। একজন মুমিন আল্লাহর নবীকে আল্লাহর নবীর সাহাবীদেরকে আদর্শরূপে মানবে, সেজন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তুমি যদি বিজয়ী হও, মক্কার বিজয়ী সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করো, তুমি যদি ছাত্র হও, জিব্রাইলের সামনে আসন গেড়ে বসা সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামক ছাত্রকে দেখো। তুমি যদি শিক্ষক হও তাহলে মদিনার আসহাবে সুফফা, মদিনার বারান্দায় যে মাদ্রাসা সেই আসহাবে সুফফার মহান শিক্ষক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। তুমি যদি খতিব হও তাহলে মদিনার মেম্বারে দাঁড়ানো খতিব আজম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করো, যিনি আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে কোন কাফের শক্তিকে ভয় করে চলেন না। এই জন্য মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়কের আদর্শ পৃথিবীর মানুষ যে যে স্তরে হোক না কেন, যেথায় থাকুক না কেন, সর্বস্তরের সর্বকালের সব মানুষের জন্য তিনি আদর্শ। কোরআন সেজন্য বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে যুগে যুগে জীবনের বিভিন্ন ধাপে ধাপে বাতিলের মোকাবেলা করেছেন, অটল থেকেছেন, আল্লাহ বিজয় দান করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের সামনেও অনেক বাতিল আসবে, বাধা আসবে, কাফের শক্তিগুলো আমাদের উপর হামলা করবে, অটল থেকে মোকাবেলা করাই হচ্ছে উসওয়াতুন হাসানা। সেজন্য আমি আজকের আলোচ্য বিষয় শিরোনাম দিয়েছিলাম ম্যাপ দেখে তুই করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে। আজকের ইরাকে, ফিলিস্তিনে, আফগানিস্তানে, কাশ্মীরে, মালিতে, আরাকানে এবং সর্বশেষ সিরিয়া, এরকম আরব দেশগুলোতে মুসলিমরা জেগেছে। আপনি মনে করবেন না এটা আমাদের জন্য কোনো ক্ষতির দিক, বরং আমরা মনে করি মুসলিম জাতি যখন জীবন দিতে শিখবে আল্লাহর নুসরত তখন আসবে, এবং যখন মুসলিম জাতি আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে মুসলিমদের আবার খেলাফত দান করবেন ইনশাআল্লাহ। সুতরাং এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী, এই শতাব্দী মুসলিমদের জীবন দেওয়ার শতাব্দী, এই শতাব্দী আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত পুনঃপ্রতিষ্ঠার শতাব্দী ইনশাআল্লাহ। সেজন্য তোমাদের ভয় পেলে চলবে না, সাহায্য করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জুমার পরে সেজন্য আমাদের আলোচনা আছে আমরা কিভাবে এদেশে কাজ করতে পারি, আমাদের পরিকল্পনা কি হতে পারে। ওটার উপরে একটা কিতাবও লেখা হয়েছে, কিতাবুদ দাওয়া, দাওয়ার উপরে কিতাব লেখা হয়েছে। দাওয়াতের গুরুত্ব কি এখানে আমরা পরিষ্কার করে দিয়েছি, প্রথমে আমাদের পরিচয় কি, আমাদের আকীদা কি। কারণ এখানে অনেক লোক আমাদের যখন আমরা তাওহীদের দাওয়াত প্রচার করা শুরু করেছি অনেকের দরগা দুর্গায় আঘাত লেগেছে, অনেকের কায়েমি স্বার্থ ভেঙে গেছে, কারো মাজার পূজা, কারো দরবার পূজা, কারো দরগার খানকার ব্যবসা, পীর মুরিদির ব্যবসায় আঘাত লেগেছে। এই লোকগুলো আমাদেরকে নানান ভাবে কালারিং করছে, আমাদেরকে বিভিন্ন অপবাদ দিচ্ছে, আমাদের নামে বিভিন্ন রকম মিথ্যা কাহিনী রটাচ্ছে, আমাদেরকে জঙ্গিবাদী মুক্তবাক আখ্যায়িত করছে। সেজন্য আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে দিচ্ছি। দ্বিতীয়ত আরো একটা সমস্যা আছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রুপ হয়ে আমাদের বিভিন্ন নাম ভাঙিয়ে এখন শোনা যাচ্ছে চাঁদা কালেকশন করছে কেউ কেউ, শোনা যাচ্ছে সেখানে গিয়ে পয়সা কালেকশন করছে। এই জন্য এইগুলো বন্ধ হওয়া দরকার। সেজন্যই আজকে আপনাদের সামনে জরুরি আলোচনা আছে, নামাজের পরে সকলেই বসবো, আমরা ইনশাআল্লাহ পূর্ণ আলোচনায় থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।